গন্ডগোলটা লা ইলাহায়, আগে বাতিল করো লা ইলাহার নফি, পরে ইসবাত ইল্লাল্লাহ, সব দেবদেবী বাতিল হয়ে গেল, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, মূর্তি বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, সব কিছু বাতিল হয়ে গেল, ইল্লাল্লাহ বলে একমাত্র কাকে গ্রহণ করব, কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা বাতিল করে দিয়ে একমাত্র ক্ষমতার মালিককে। এইবারে মক্কার কুফররা বুঝতে পারল, সঙ্গে সঙ্গে আবুল আহাব দাঁড়িয়ে গেল, তাব্বাল্লাকা সাইর আলিয়ম আলি হাদা জামাতানা, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি আমাদের এজন্য জড়ো করেছ। আল্লাহর নবীর দিকে আবুল আহাব দুহাত উঁচু করে মারতে উদ্যত হল, একটা লোক এখন নবীর পক্ষে নাই, সব আবুল আহাবের পক্ষে চলে গেল, আল্লাহর নবীর পক্ষে আবুল আহাবকে প্রতিবাদ করার মতো একটা লোক খুঁজে পাওয়া গেল না। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন, আল্লাহ আসমান থেকে বাণী নাযিল করলেন, তাব্বাতি আদা আবি লাহাবিহু ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে নবী, আপনাকে আবুল আহাব বলেছে ধ্বংস না আপনি ধ্বংস হবেন না, তাব্বাতি আদা আবি লাহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হবে, ওয়া তাব্বা ও নিজে ধ্বংস হবে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওর জনশক্তি অর্থ শক্তি ওর কোন কাজে আসবে না। ঠিক হয়েছে কিনা? আবুল আহাব কেমনে মার কাছে জানেন বলতে গেলে আমার আসল কথা তো সামনে রয়ে গেছে। আবুল আহাব কোন যুদ্ধে মারা যায় না, যুদ্ধে মারা গেলে কেমনে বুঝবেন কোন উপকার আসে না, তার মাল সম্পদ ধনের বড়াই ছিল, সম্পদের বড়াই ছিল, এই জন্যই তো আল্লাহ বলেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল, তার উপার্জন, তার সন্তান সম্পত্তি, জনশক্তি, অর্থশক্তি, আত্মীয়তা, অমুক তমুক তার কোনো কাজে আসে নাই। আমার ভাইয়েরা, আবুল আহাব কোন যুদ্ধে মরে নাই, আবুল আহাবের গায়ে প্লেগ রোগ দেখা দিল, প্লেগ রোগ দেখা দিলে পরে নিয়ম ছিল আরবের সব পালাইয়ে দিত, ওর সম্পদ সন্তানরা পালিয়ে গেল, আত্মীয় স্বজনরা পালিয়ে গেল, একা একা ধুকে ধুকে পচে গলে মরল। মরার পরে এখন রোগ জীবাণু বাতাসে ছড়াচ্ছে, প্লেগ রোগ হল নিশ্চিত মৃত্যুর রোগ, আরবে ভয় পেত মহামারী। এবারে সবাই ওর সন্তানদেরকে গালিগালাজ করতে লাগলো, তোর বাপ মরে আছে হয়তো দাফন করবি না, তোদেরকে দাফন করব। শেষ পর্যন্ত একটা দূরে গর্ত করে বড় বড় লম্বা বাঁশ দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া আবুল আহাবকে সেই গর্তের মধ্যে ফেলে দিল, এরপরে দূরের থেকে পাথর মেরে মেরে গর্তটা ভরাট করে দিয়েছে। অমুসলিম জাতি জেনে রাখো, আজকেও যারা তাওহীদের দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবে, সঙ্গে সঙ্গে আজকের যুগের আবুল আহাবরাও তার বিরুদ্ধে খেপে যাবে ঠিক কিনা। আর যদি দেখো লা ইলাহার দাওয়াত দিচ্ছ, তারপরে কেউ কিছু বলে না, জিকির করে করো ফেলাই ফেলায়, তারপরে কিছু বলে না, বলতে হবে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, আর মক্কার সেই লা ইলাহা ইল্লাল্লাহ এক হয় নাই ঠিক কিনা। ওই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, ওই লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চলবে না, ওই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো সন্তান দেওয়ার অধিকার নাই, রিজিক দেওয়ার অধিকার নাই, ভাগ্য বদলার অধিকার নাই, সব ক্ষমতার মালিককে, সব বিধানের মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিলে এখনো মার খেতে হবে কিনা? এখন মার খায় না কি জন্য? ওই সাইড বাদ, ওই অংশ বাদ, লা ইলাহা ইল্লাল্লাহর কেউ তর্জমা করে, কিছুর থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, এই তর্জমা করলে তোমাকে কেউ কিছু বলবে না, বরং সবাই বলবে মাশাআল্লাহ বুজুর্গ সাহেব আসছে, কিছু হাদিয়া তোফা দাও। ও মুসলমান জাতি, সেই জন্য আমি মিশরের সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলবো। সাইয়েদ কুতুব ছিলেন মিশরের বড় একজন আলেম, তার লেখা কিতাব বাংলা আছে, তাফসীর ফি জিলালুল কুরআন, এটা তার কিতাব, তাফসীর কিতাব, এছাড়া আরো কিতাব আছে মাআলিম ফিত তারিখ, এই কিতাবটা যখন তিনি লিখলেন পুরা মিশরে তোলপাড় সৃষ্টি হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারলো মুসলমানরা, লা ইলাহা ইল্লাল্লাহর মানে খালি মসজিদে নামাজ পড়া শেষ নয়, হ্যাঁ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এই পর্যন্তই শেষ নয়, কারণ এগুলোকে পিলার বলা হয়েছে। কি বলা হয়েছে? অনেকে আজ প্রশ্ন করে, হুজুর আপনি যে বলেন ইসলামে জিহাদ আছে,

হাদিসে সব বলা আছে, আমাকে বলতে পারলে আমি সরাসরি বলতে পারবো ইনশাআল্লাহ। হাদিসে কোনদিন বার্তা হয় নাই সেখানে আল্লাহর নবী নামাজের পরে কি করেছেন এটা উল্লেখ আছে না? আল্লাহর নবী নামাজের পরে ওখানে হাদিস একবার বললাম আল্লাহু আকবার, এরপরে তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর পর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম আনতাস সালাম তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, এরপর পর বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদু মিনকাল জাদু, এরপর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চৌধুরী আল্লাহ আকবার, এই তাসবিহাতগুলো দোয়াগুলো করতেন। এছাড়া প্রতি নামাজের পরে একবার সূরায়ে নাস, একবার সূরায়ে ফালাক, একবার সূরায়ে কুল হুয়াল্লাহ, একবার আয়াতুল কুরসি, এবং মাগরিবের পরে আর ফজরের পরে তিনবার করে করতেন নাস ফালাককে। এগুলো নামাজের পরে দোয়া এবং তাসবিহাত আছে, কিন্তু আল্লাহ নবী ফরজ নামাজের পরে সম্মিলিত ভাবে হাত তুলে মোনাজাত করেছেন এটার কোন সহিহ হাদিস নাই। নফল নামাজের পরে আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন বা নফল নামাজের পরে হাত তুলে দোয়া করার কথা আছে এটা ঠিক, কিন্তু ফরজ নামাজের পরে হাত তুলে প্রচলিত মোনাজাত কোন হাদিসে নাই, আল্লাহ নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এখনো মক্কা মদিনায় করে না। আপনি বলবেন আমাদের দেশে সবাই করে, বাচ্চারা যুগ থেকে করতেছি। আমি বলবো ভাইজান আপনার আমার বাচ্চারা তালাস করলে মেজো হরে কৃষ্ণ হরে রাম। আপনি বলবেন বাইতুল মোকাররম মসজিদে করে না, আমি বলবো ভাইজান বাইতুল মোকাররম মসজিদে করেন করে, আর মক্কা মদিনায় করে না, মক্কা মদিনায় যারা করে না আল্লাহ নবীর যুগ থেকে করতেছেন না, তারা আল্লাহ নবীর যুগ থেকে নামাজ পড়ে আসছে, মক্কা মদিনায় করেছেন আল্লাহ নবী নিজে, সেখানে এখন মোনাজাত নাই। এই প্রচলিত মোনাজাত নামাজের পরে তৈরি করা হয়েছে, নামাজের পরে হাদিসে বর্ণিত আল্লাহ নবীর পক্ষ থেকে দেওয়া দোয়াগুলোকে বাতিল করে দেওয়ার জন্য, কারণ সেখানে একটা বেদাত ঢুকে সেইখান থেকে ওই পরিমাণ সুন্নতি হয়ে যায়। কারণ দিন আর ইসলামী আলিয়া আকমান এরকম দিন যে আগামীকাল যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সেখানে সেরাতে মুস্তাকিম কি জিনিস, দিন মোকাম্মল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, এরপরে সেইখানে আর কোনো কিছু ঢুকাবার সুযোগ আছে কিনা, আল্লাহর নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ হয় নাই। একটা বিল্ডিং আপনি নির্মাণ করলেন পরিপূর্ণ হয়ে গেছে, এখন যদি একজন একটা সরাসরি ঈদ নিয়ে আসে সরাসরি একটা লাগাও লাগান যাবে, কারণ কি আমার বিল্ডিং শেষ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, এখন লাগাই করে কি করতে হবে, ওই এক ইট পরিমাণ ভাঙতে হবে তারপরে লাগান সম্ভব। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআন বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, সমাপ্ত করে দিয়েছি, এরপরে ইসলামে আর কিছু ঢুকেবার সুযোগ আছে? যারা এই বেদাত গুলো তৈরি করেছে তারা বলে বেদাত দুই রকম, বেদাতে হাসানা বেদাতে সাইয়া। তারা প্রমাণ করে এই যে জসীমউদ্দিন রহমানি মাইকে ওয়াজ করে গেল, নবীর যুগে মাইক ছিল না, নবীর যুগে প্লেন ছিল না, মোবাইল ছিল না, এইগুলো তো ব্যবহার করে, এগুলো বেদাত না? ওই বেটা বেদাত বোঝো নাই। বেদাত কাকে বলে? এহদাস ফিদ্দিন মা লা আসতালাহু, ইসলামের মধ্যে এমন কিছু নতুন কিছু তৈরি করা যার কোন ভিত্তি নেই, সওয়াবের জন্য তৈরি করা, এবাদত আকারে তৈরি করা, সেটার নাম বেদাত। মাইক কি আমরা এবাদত মনে করে ব্যবহার করি? মোবাইল কি ব্যবহার করে এবাদত? ফরজ সুন্নাত ওয়াজিব মুস্তাহাব কোনো কিছু আছে? কিন্তু যারা এই যে মুর্দার নামে খাউন দেয় তিন দিন আমিলাত চল্লিশ আমিলাত, এগুলো সওয়াবের জন্য করে না? আল্লাহর নবী করেছেন, আল্লাহর নবীর জীবদ্দশায় তার সব সন্তানগুলো মারা গেল, শুধুমাত্র ফাতেমা ছাড়া সব সন্তান মারা গেল, আল্লাহর নবী কি সন্তানদের জন্য তিন দিনের পরে করে মিলাদ দিয়েছিলেন, চল্লিশা করেছিলেন, মৃত্যু বার্ষিকী করেছিলেন?